حامدا ومصليا ومسلما، أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تصعر خدك للناس ولا تمش في الأرض مرحا، إنك لن تخرق الأرض ولن تبلغ الجبال طولا. قال النبي صلى الله عليه وسلم: من فارق الروح والجسد وهو بريء من ثلاث دخل الجنة: الغلو والدين والكبر. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে অত্যন্ত মহাব্বত করে ভালোবেসে জুমআর সালাত আদায় করার জন্য মসজিদে আসার, আল্লাহর মেহমান হওয়ার তৌফিক দান করেছেন। আমরা অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। আলোচনা চলতেছিল কবিরা গুনাহ নিয়ে, গুনাহে কাবায়ের নিয়ে। আমরা কবিরা গুনাহের সংখ্যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের দৃষ্টিকোণ থেকে 70টির এর বেশি বলেছিলাম। এই সপ্তাহে আমরা যে কবিরা গুনাহগুলো আলোচনা করব, এর একটি হচ্ছে আল কিবির, অহংকার করা। কি করা? অহংকার করা। কবিরা গুনাহের মধ্যে অহংকার করা, এটা একটা বিশেষ কবিরা গুনাহ। আর এই অহংকার কয়েক প্রকার হয়ে থাকে। এক নম্বর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান থেকে নিজেকে উচ্চ মনে করা, অর্থাৎ আল্লাহর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধানকে অপ্রয়োজনীয় মনে করা, যে এসবের কি প্রয়োজন, কোন প্রয়োজন নেই, অনার্থক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ব্যাপারে পরিষ্কার বলেন: ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি سيدخلون جهنم داخرين. আমার বান্দাদের মধ্যে যারা এরকম অহংকার করে বা করবে বা অতীতে করেছে, আমি এদের সকলকেই জাহান্নামে ঢুকাব। আল্লাহর নিয়ামত প্রাপ্ত হয়ে কিছু মানুষ অহংকার করে, কেয়ামতের ময়দানে তারা নিজেদেরকে নিজেরা স্বীকৃতি প্রদান করবে যে আমরা পাপিষ্ট ছিলাম, পাশাপাশি ফেরেশতারাও তাদের সেই কথাকে সত্যায়ন করবে। তারা বলবে: ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। হাই, আমরা যদি বুঝতাম, আমরা যদি শুনতাম, তাহলে আজকে আমরা জাহান্নামের অধিবাসী হতাম না। যদি আমরা বুঝতাম, যদি আমরা উপলব্ধি করতাম, তাহলে আমরা আজকে জাহান্নামী হতাম না। এরপরে বলবে: فاعترفوا بذنبهم فسحقا لأصحاب السعير. তারা তাদের নিজেদের গুনাহগুলোকে স্বীকার করে নিবে, তারা তাদের অপরাধ স্বীকার করে নিবে। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বলা হবে সুহকান, ভাগো, সুহকান ভাগো। আমাদের বাসায় অথবা ব্যবসা প্রতিষ্ঠানে অথবা কোথাও যখন কোনো অপছন্দনীয় ব্যক্তি অথবা এরকম কেউ এসে আপনার কাছে কিছু চায় বা কিছু বলে, কিছু আর্জি পেশ করে, অথবা সে অন্যায় করে, মানুষ বলে গেট আউট, মানুষ কি বলে গেট আউট, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে কিয়ামতের দিন বলবেন গেট আউট। এই জন্য অহংকার এটা মারাত্মক একটি গুণা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার বলেন, লা ইয়াদখুলুল জান্নাহ মান কানা ফি কলবিহি মিসকালা যাররাতিন মিন কিবর। সরিষার দানা পরিমাণ যার ভিতরে অহংকার রয়েছে আর এ নিয়ে মৃত্যুবরণ করেছে, সেই লোক জান্নাতে প্রবেশ করবে না। সরিষার দানা পরিমাণ যদি কারো ভিতরে অহংকার থাকে আর এটা নিয়ে সে মৃত্যুবরণ করে আল্লাহর নিকট যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাত দিবেন না, সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। দেখেন আমাদের অবস্থা হাল হাকিকত সম্পর্কে 1400 বছর পূর্বে রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাধান দিয়েছেন। এক ব্যক্তি বলল, ইয়া রাসূলুল্লাহ, কোন ব্যক্তি তার জামাকে সুন্দর করল, তার মানে সুন্দর জামা পরল অথবা তার জুতাটা সুন্দর পরিধান করল, সেটাও কি অহংকারের মাঝখানে পড়ে গেল? কোন ব্যক্তি তার জামাকে সুন্দর করল, মসজিদে আসলেন সুন্দর জামা পরিধান করে আসলেন, মসজিদে আসলেন সুন্দর জুতা পরিধান করে আসলেন, এতেও কি অহংকার হল? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাধান দিচ্ছেন, ইন্নাল্লাহ জামিলুন, আল্লাহ তাআলা সুন্দর, ইউহিব্বুল জামাল, তিনি সৌন্দর্যকে ভালোবাসেন, তিনি সুন্দর, তিনি সৌন্দর্যকে কি করেন ভালোবাসেন। সুতরাং সুন্দর জামা পরা অহংকারের বিষয় নয়, আর সুন্দর জুতা পরা এটাও অহংকারের বিষয় নয়। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল করিমে সূরাতুল আরাফে বলেছেন, ইয়া বানি আদম খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদ ওয়া কুলু ওয়াশরাবু ওয়া লা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন। হে বনি আদম, তোমরা যখন মসজিদে আসো প্রত্যেক বেলায় সুন্দর করে সুসজ্জিত হয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে আল্লাহর ঘর মসজিদে আসবে। এই জন্য গায়ের জামা পরিপাটি হওয়া, জুতা সুন্দর হওয়া, এটা কোনো অহংকারের বিষয় নয়। অহংকারের বর্ণনা দিচ্ছেন, অহংকার কি? আল কিবরু বাতরুল হক, অহংকার হচ্ছে সেটাই যা সত্যকে গোপন করে। সেটা আবার কি? অহংকার যেটা সত্যকে গোপন করে সেটা আবার কি? মোহতারাম মুয়াজ্জাজ মুসল্লিয়ানি কারাম, মনোযোগ দিয়ে শুনুন, অহংকার যেটা সত্যকে গোপন করে সেটা আবার কি? সেটা হচ্ছে আল্লাহ এবং তার রাসূল বললেন আর কোনো ব্যক্তি সেটা ডিনাই করল, আল্লাহ বললেন একভাবে সে পালন করল কিন্তু আরেকভাবে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন একভাবে সে আদায় করল কিন্তু আরেকভাবে, এটা হচ্ছে একটা সুরত। আরেকটা সুরত হচ্ছে আল কিবরু বাতরুল হক, সেটা হচ্ছে সত্যকেই গোপন করে দেওয়া, সত্যকেই বাদ দেওয়া। যেমন বর্তমান সময়ের খ্রিস্টানরা, প্রোটেস্টেন্ট খ্রিস্টানরা জানে যে ঈসা আলাইহি সালাতু ওয়াসালাম দামাস্কাসের কোন একটি বড় মসজিদের মিনারে ফেরেশতার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অর্ডারে যথাসময়ে সেখানে তিনি অবতীর্ণ হবেন বা অবতরণ করবেন। আশ্চর্যের বিষয় হচ্ছে, আপনারা আশ্চর্য হবেন, দামাস্কাসের সেই মসজিদগুলো সিরিয়ার সেই প্রোটেস্টেন্ট খ্রিস্টানরাই তাদের নিজস্ব অর্থায়নে সেই মসজিদগুলো এরকম সাদা করতেছে। কারণ হাদিস শরীফে বলা আছে যে সিরিয়ার দামাস্কাসের কোন একটি বড় মসজিদে হযরত ঈসা আলাইহিস সালাম তিনি অবতরণ করবেন, আর সেই মসজিদটা হচ্ছে সাদা। সেই মসজিদটা কি? সাদা। বর্তমান খ্রিস্টানরাই সেখানে অর্থায়ন করে মসজিদগুলো সুন্দর করতেছে, এরকম সাদা করে দিচ্ছে। এত স্পষ্ট সত্য জানা সত্ত্বেও যে ঈসা আলাইহিসসালাম আবার আসবেন, এর পরেও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা অস্বীকার করে, এটা হচ্ছে অহংকার বশত অস্বীকার, জেনে শুনে অস্বীকার। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে খ্রিস্টানদেরকে বলেছেন, ওয়াইরিল মাগদুবি আলাইহিম ওয়াদদ্বাল্লিন। খ্রিস্টানরা হলো ভ্রষ্ট আর ইহুদিরা হলো অভিশপ্ত। ইহুদিরা কি? ইহুদিরা অভিশপ্ত, যাদেরকে আল্লাহ তাআলা অভিসম্পাত করেছেন পৃথিবীতে। যেই জাতির উপরে সবচাইতে বেশি অভিসম্পাত করেছেন সেই জাতিটার নামই হচ্ছে ইহুদি। সেই জাতির নাম কি? ইহুদি। জিউস, খুব ভালো করে খেয়াল রাখবেন, এরা কোনদিন আমাদের ভালো চায় না। এরা কোনদিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মঙ্গল চায় না। আপনারা হয়তো ঘটনাটা জানেন, 1924 সালে এরাকে ইউফ্রেটিস নদীর তীরে সাহাবি হুযাইফাতুল ইয়ামান এবং জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই দুইজন সাহাবীর লাশ উত্তোলন করা হয়েছিল 1924। সেখানে বারবার বারবার ইরাকের প্রধান মুফতি স্বপ্ন দেখেছিলেন যে আমাকে এখান থেকে উঠাও, আমার কবরে পানি চলে এসেছে। আবার তদানীন্তন সময়ের কিং ফাইসাল, সেও স্বপ্ন দেখেছিলেন। বারবার এরকম তিন তিনবার স্বপ্ন দেখার পরে সেই জায়গাটা খনন করলেন। খনন করার পর ওনারা কোথাও কোনো হদিস পাচ্ছিলেন না, এবার ছেড়ে দিলেন, হাল ছেড়ে দিলেন যে হয়তো এমনিতেই স্বপ্ন দেখছি। আবার বারবার দেখা শুরু করলেন। শেষ পর্যন্ত প্রধান মুফতি কিং ফাইসালের কাছে গেলেন, গিয়ে বললেন, আমি তো বারবার দেখতেছি, আমাকে বারবার তাগিদ দেওয়া হচ্ছে যে আমার লাশটা এখান থেকে সরাও। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, যেই কথা সেই কাজ, কাজ শুরু হলো। সেখান থেকে লাশ উত্তোলন করা হবে সারা বিশ্বে খবর হয়ে গেল। জার্মানির প্রত্নতাত্ত্বিক বিদ্রা সেখানে অবস্থিত, বিশ্বের বড় বড় বিজ্ঞানীরা সেখানে অবস্থিত, যারা ভূতত্ত্ব নিয়ে গবেষণা করে, যারা ভূতত্ত্ববিদ, যারা কোনো কিছু দেখলেই বুঝতে পারে এটার বয়স কত হতে পারে, আন্দাজ করতে পারে, বা এই ধরনের মেশিনারি তাদের সাথে রয়েছে। জার্মানির এরকম একজন ভূতত্ত্ববিদ সেখানে উপস্থিত ছিলেন, হুযাইফাতুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু 1400 বছর পূর্বে শাহাদত বরণ করেছিলেন। কয়শো বছর পূর্বে? 1400 বছর পূর্বে, 1400 বছর পূর্বে শাহাদত বরণ করেছিলেন। সেই লাশটা উত্তোলন করা হলো সেই 1900-এ। প্রত্নতাত্ত্বিকবিদ, ভূতত্ত্ববিদ যখন লাশটা স্পর্শ করল, চোখের পানি ছেড়ে দিল, আর প্রধানমন্ত্রী সাহেবের পায়ে পড়ে বলতে লাগলো, আমাকে আগে মুসলমান বানাও, আমাকে আগে ইসলাম শিক্ষা দাও, আমি মুসলমান হতে চাই। ওয়াল্লাহি আল্লাহর কসম, ও মুসলমান শুনুন, সেখানে হাজার হাজার মুসলমান হয়েছিল, হাজার হাজার ইহুদি মুসলমান হয়েছিল, হাজার হাজার খ্রিস্টান মুসলমান হয়েছিল, হাজার হাজার কাফের মুসলমান হয়ে গিয়েছিল। সে ভিডিওটা জার্মানিরা পুরো বিশ্বে প্রচার করেছিল। আমরা অনেক দেখার চেষ্টা করেছি কিন্তু কোথাও খুঁজে সেটা পাইনি। ভিডিওটা দেখার চেষ্টা করেছি, বলতেছিলাম যে ইহুদিরা কত খারাপ, এই মিডিয়া থেকে এই সমস্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিদর্শনাবলী যত কিছু রয়েছে এরা আস্তে আস্তে করে সরাইয়া দেয়। শুধু কি তাই, মুসলমানদের যত রকমের যত যন্ত্রণার প্রয়োজন, এর জন্য যত আইন প্রয়োজন, সমস্ত আইন তারা করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এজন্য বলেছেন, লাতাজিদান্না শাদ্দান নাস আদাওয়াতান লিল্লাযীনা আমানু ইয়াহুদ, হে মুমিনরা, তোমাদের সবচাইতে বড় শত্রু হচ্ছে আমার জমিনে ইহুদিরা। আমরা মুমিন আলহামদুলিল্লাহ, আমরা ইমানদার, আমাদের সবচাইতে বড় শত্রু নাম কি? বড় শত্রুর নাম কি? ইহুদি। আমরা মনে রাখার চেষ্টা করব, পৃথিবীতে যারা সবচেয়ে বেশি অহংকার করে, ইস্তিকবার করে, এরা হচ্ছে ইহুদি। এরা কারা? ইহুদি। পৃথিবীতে যারা সবচেয়ে বেশি লাঞ্ছিত, এরা হচ্ছে ইহুদি। এরা কারা? ইহুদি। মোহতারাম, অহংকার করার সুযোগ নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধ করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ফারাকার রূহ, যার রূহ বডি থেকে পৃথক হয়েছে, যে দুনিয়া থেকে বিদায় হয়েছে, আর এমন অবস্থায় সে তিনটা জিনিস থেকে মুক্ত। কয়টা জিনিস? আমার সাথে বলেন ভাই, তিনটা জিনিস। তিনটা জিনিস থেকে মুক্ত, আল্লাহ রাসূল বলেন, দাখালাল জান্নাহ, সে সোজা জান্নাতে প্রবেশ করবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিনটা জিনিস হচ্ছে, আল উলু, বাড়াবাড়ি করা। কি করা বলেন? বাড়াবাড়ি করা, দিন নিয়ে বাড়াবাড়ি করা। ইহুদিরা দিন নিয়ে বাড়াবাড়ি করেছে, অভিশপ্ত হয়েছে। খ্রিস্টানরা দিন নিয়ে বাড়াবাড়ি করেছে, ভ্রষ্ট হয়েছে। মুসলমানরা যদি সেই একই কায়দায় একই কাজ করে, তারাও সেই কাতারের অন্তর্ভুক্ত হবে, হবে না? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন যেভাবে বলেছেন, দিনটাকে সেইভাবেই প্রচার করা, আল্লাহ যেইভাবে আদেশ করেছে ঠিক সেইভাবেই করার চেষ্টা করা। মহতারা, আপনাদের কাছে বিনীত অনুরোধ, সাধারণ মানুষ, সাধারণ মুসলিমদের জন্য এই হাদিসটা মাইল ফলক। আল্লাহ রাসূল বলেছেন, আল গুলু, বাড়াবাড়ি, এটা সাংঘাতিক জিনিস। ধরেন আপনি কোথাও গেলেন, কোথাও বসলেন, চাষ্টলে অনেক সময় অনেকে বসে, এরপরে আপনার হোটেলে অনেক সময় অনেকে বসে, চাইনিজে বসে, রেস্টুরেন্টে বসে, তারপরে এভাবে কোথাও একসাথে বসে গল্প গুজব করে, কথায় কথায় অনেক কথা আছে, দেখা যায় অনেক সময় অনেক কথায় বলে ফেলে যে আল্লাহ কোরআনে এটা বলেছেন, রাসূল হাদিসে এটা বলেছেন, অথচ সে কোরআনের কও জানে না, রাসূলের হাদিসের হাও জানে না, সে পড়েইনি কিছু, জানেই না, কোথাও থেকে কোথাও কি শুনেছে, একটু শুনেছে, এরপরে যখন যা মন চাচ্ছে তা বলে দিচ্ছে। আল্লাহ রাসূল বলেন, তোমরা পরস্পরে পরস্পরকে মিথ্যা সাব্যস্ত করা, এই কথা বলে এই তুই মিথ্যুক, পরস্পর পরস্পরকে মিথ্যা সাব্যস্ত করা আর আমার উপর মিথ্যা কথা বলা, এই দুইটা সমান না। এই দুইটা কি না? সমান না। আপনি যখনই কোনো কথা বলবেন দিনের ক্ষেত্রে, আপনার রুলস মানতে হবে, নিয়ম মানতে হবে। নিয়মটা কি? কোরআন এবং হাদিস, কোরআন এবং আল্লাহ তাআলা এটাই আদেশ করেছেন নবীকে, ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূল, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনার উপর যা নাযিল করা হয়েছে আপনি মানুষের কাছে তাই প্রচার করুন। আপনার উপর যা নাযিল করা হয়েছে আপনি মানুষের নিকট তাই প্রচার করুন। অর্ডারটা কার? এই হুকুমটা কার? আল্লাহ। ভাই দোস্ত বুজুর্গ, যখনই আমরা কোনো কথা বলবো তখন আমার সর্বোচ্চ প্রচেষ্টা থাকবে যেন আমি আল্লাহর কথা বলি, কারণ সবচাইতে উত্তম কথা কার? এরপরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর জিয়ারতে গেলেন আর বললেন, শোনো, আল্লাহর জমিনে এই লোকটি ছাড়া বাকি সবার ভিতরে কিছু না কিছু দোষ রয়েছে, এজন্য খেয়াল রাখতে হবে। আমরা যখন কোনো কিছু বলি, বিশেষ করে আল্লাহ এবং তার রাসূলের বরাত দিয়ে যখন বলি, তখন 100% এলার্ট থাকব, না হলে কি হবে জানেন? আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি এমন কথা বলল যা আমি বলিনি, ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, একজন ব্যক্তি দাঁড়িয়ে বলল আল্লাহ রাসূল এটা বলেছেন, অথচ আল্লাহর নবী এটা বলেননি। আল্লাহর নবী বলেন, এই লোকটা তার স্থানকে জাহান্নামে নিয়ে নিল। কোথায় নিল? জাহান্নামে। দিনের ক্ষেত্রে কোনো বাড়াবাড়ি করা যাবে না, যতটুকু আছে ততটুকুই বলার চেষ্টা করা। আর জান না জানি চুপ থাকা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। যতটুকু জানা আছে ততটুকু বলা, এর বেশি না বলা। এরপরে কানকে প্রশ্ন করা হবে, চক্ষুকে জিজ্ঞেস করা হবে, অন্তরকে জিজ্ঞেস করা হবে। আমরা যে যাই কিছু বলি না কেন, যে যাই কিছু বর্ণনা করি না কেন, মানুষকে হেদায়তের কথা বলি, মানুষকে গুমরাহির কথা বলি, যে যাই করি না কেন, খেয়াল রাখতে হবে আল গোলো যে ব্যক্তি তিনটা জিনিস থেকে মুক্ত হয়ে আল্লাহর কাছে যেতে পারবে, সে সোজা জান্নাতে যাবে। এর এক নম্বর হচ্ছে বাড়াবাড়ি। এক নম্বর কি? বাড়াবাড়ি। কোন বাড়াবাড়ি করা যাবে না, বিতর্ক করা যাবে না। আল্লাহ রাসূলের হাদিস আসছে, রাসূলের বক্তব্য আছে, উনি তো ওনার এই বক্তব্য। আরেকটা আরেকটা কথা তো আছে জানেন, শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসি দেহলভী রাহিমাহুল্লাহ তাআলা, এই ভারতবর্ষে যিনি হাদিসের গ্রন্থগুলো নিয়ে এসেছেন সবাই জানেন, ভারতবর্ষে যিনি হাদিস নিয়ে এসেছেন শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসি দেহলভী রাহিমাহুল্লাহ তাআলা, উনি একটা ফতোয়া দিচ্ছিলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস বলে। লোকটি জিজ্ঞেস করলো আপনার মতামত কি, উনি মাসালা বলতেছেন আল্লাহর নবী এটা বলেছেন এটা করো, আর লোকটি জিজ্ঞেস করতেছে আপনার মতামত কি, আল্লাহর নবী তো এটা বলেছেন এবার আপনি কি বলেন। অনেকে এরকম জিজ্ঞেস করে না? শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসি দেহলভী রাহিমাহুল্লাহ তাআলা বলেন এই লোকটা কি বুঝে, এই লোকটা প্রশ্ন করার যোগ্যতাই রাখে না, এই লোকটা বুঝে কি যে আল্লাহর নবীর রেফারেন্সে আমি কথা বলেছি, আর তুমি বলো যে আপনার মতামত কি। আচ্ছা বলেন তো দেখি, রাসুলের জবানের উপরে আর কারো জবানি চলবে? রাসুলের কথার উপরে আর কারো কথা চলবে? রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্যের উপরে আর কারো বক্তব্য চলবে? যদি কেউ চালাইতে চায়, যদি কেউ চালাইতে চায় তাহলে সে নিশ্চয়ই ভ্রষ্ট হয়ে যাবে। কি হবে? ভ্রষ্ট হয়ে যাবে। এই জন্য সাধারণ মুসলিমদের জন্য খুব খেয়াল রাখতে হবে, চটি কয়েকটা বই পড়ে, হাদিসের কয়েকটা চটি বই পড়ে, অথবা কিছু হাদিস কিছু তালিম কিছু বিষয় জানার পরে অনেক সময় দেখা যায় ভাবটা এরকম চলে আসে, ভাই এটাই বাড়াবাড়ি, আমি কিছু জানি এটাই বাড়াবাড়ি। ওয়াল্লাহি ওয়াল্লাহি আল্লাহর কসম, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আকুল ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া তাকুল ক্বালা আবু বকর ওয়া উমর। কথা শুনেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন এক প্রসঙ্গে কাউকে বলতেছেন যে আল্লাহর নবী এরকম বলেছেন, আর অপর প্রান্তে ওই লোকটা বলতেছে আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেছেন এরকম, উমর বলেছেন এরকম, আবু যর গিফারি বলেন আমি ভয় পাচ্ছি তোমার উপরে আসমান থেকে পাথর বর্ষণ হবে, আমি ভয় পাচ্ছি তোমার উপরে আসমান থেকে পাথর বর্ষণ হবে, আমি বলেছি আল্লাহর নবী বলেছেন, আর তুমি বলো আবু বকর আর উমর বলেছেন। আল্লাহর নবী বলেছেন, আমান্না সাল্লাল্লাহ। সাহাবীদের তবিয়ত ছিল এইরকমই, যখন আল্লাহর নবী কোনো কিছু বলেছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেছেন আমান্না সাল্লাল্লাহ, ঈমান আনলাম আর আত্মসমর্পণ করলাম। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলেছেন আমান্না সাল্লাল্লাহ, ঈমান আনলাম আর আত্মসমর্পণ করলাম। এখানে অন্য কারো কোনো বক্তব্য চলবে না, আল্লাহর নবী বলেছেন বাস খালাস, এরপর আর কোনো কথা নেই। অনেকে একটু ঘুরায় ফিরায় বলতে চাই, ভাই হাজাল হলো, এটাই হলো, এটাই বাড়াবাড়ি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তিন জিনিস থেকে মুক্ত হয়ে যে ব্যক্তি আল্লাহর নিকট যাবে সে জান্নাতে যাবে। এক নম্বর হচ্ছে বাড়াবাড়ি করা। এক নম্বর কি? বাড়াবাড়ি করা। আমরা বাড়াবাড়ি না করি, বাড়াবাড়ির বিষয়টি হয়তো আমি বুঝাতে পেরেছি। দুই নম্বর, ঋণ থেকে নিজেকে মাহফুজ রাখা। যে ব্যক্তি ঋণ নিয়ে মৃত্যুবরণ করলো তার কোন গ্যারান্টি নেই, আর ঋণ মুক্ত হয়ে বারবারই মুক্ত হয়ে যদি কেউ আল্লাহর কাছে যায় তাহলে সে জান্নাতে যাবে। তিন নম্বর হচ্ছে ওয়াল কিবির অহংকার। তিন নম্বর কি? এই আলোচ্য বিষয়। তিন নম্বর কি? অহংকার। অহংকার করার কিচ্ছু নেই আমাদের, অহংকার করার কিচ্ছু আমাদের নাই। হ্যাঁ, ওয়াল্লাহু ফাদ্দালা বাদাকুম আলা বাদিন ফির রিজক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে যেই পরিমাণ রিজিক দান করেছেন সে তার আপন গতিতে আপন রাস্তায় চলতে থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে যেই নিয়ামত দান করেছেন সে আল্লাহর শুকরিয়া আদায় করে সে তার পথে চলতে থাকবে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুসরণ করে চলতে থাকবে। খালাস, এখানে কোনো হিংসা নেই, প্রতিহিংসা নেই, প্রতিবিদ্বেষ নেই। আছে? যদি না থাকে তাহলে কোনো সমস্যা। সম্পদের অহংকার নেই আমার, আল্লাহ তাআলাই দিয়েছেন। এলেমের অহংকার নেই আমার, আল্লাহই দিয়েছেন। মর্যাদার অহংকার নেই আমার, আল্লাহই দিয়েছেন। আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। প্রত্যেককে আল্লাহ তাআলা এমন একটা নিয়ামত দিয়েছেন যেটা অন্য কারো নেই, এই জন্য কি আলহামদুলিল্লাহ, শুকরিয়া। আর কোন সমস্যা নেই, তাহলে অহংকার থেকে মুক্ত হওয়া। এই জন্য আমরা চেষ্টা করব কবিরা গুনার বিশেষ একটা অংশ, বিশেষ একটা বিষয় অহংকার করা, এটা কবিরা গুনা। যাদের ভিতরে এটা আছে আল্লাহর নবী বলেন যদি সরিষা পরিমাণ দ্বারা নিয়ে পৃথিবী থেকে বিদায় নেয় সেই লোক জাহান্নামে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অহংকার মুক্ত থাকার তৌফিক দান করুন। আজকের কবিরা গুনার মধ্যে আরেকটি কবিরা গুনা হচ্ছে আকলুর রিবা, সুদ খাওয়া। কি খাওয়া? সুদ খাওয়া। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এমন এক জামানা আসবে সুদের ধুলা পর্যন্ত লেগে যাবে, সুদের ধোঁয়া পর্যন্ত হলে লেগে যাবে। দেখেন এখন সব জায়গায় সুদের বাতাস, সব জায়গায় কিসের বাতাস? সুদের বাতাস। কেউ মুক্ত না, কেউ কি কেউ মুক্ত না, ইল্লা মাশাআল্লাহ। যারা এই জঙ্গলে থাকে, বকরি চড়ায়, বকরি দুধ খায়, এরপরে কোন রকম যা আছে তাই খায়, তারা ছাড়া কেউ মুক্ত না। এরপরে এই সমাজে যারা একেবারে কোন রকম চলাফেরা করে এই শ্রেণীর মানুষ ছাড়া কেউ মুক্ত না। সমস্ত অর্থনৈতিক ব্যবস্থাপনা, সুদী ব্যবস্থাপনা। দেখেন ভাই, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সবাইকে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতকে বলেছেন আর রিবা সালাসাতু ওয়া সাবউন, রিবার 73টি অংশ রয়েছে, সুদের 73টি অংশ রয়েছে। কয়টি অংশ? 73টি। এর সর্বনিম্ন অংশ হচ্ছে যারা সুদ খায় আপন মাকে তারা বিয়ে করে। ইহুদি খ্রিস্টানরা আমাদের অর্থনৈতিক ব্যবস্থা দখল করে নিয়মিতই আমাদের ধ্বংস করে চলছে, আমরা টের পাচ্ছি তো আলহামদুলিল্লাহ। ইহুদি খ্রিস্টানরা আমাদের অর্থনৈতিক ব্যবস্থাপনা ধ্বংস করে, ইসলামী অর্থনৈতিক ব্যবস্থাপনা ধ্বংস করে দিয়ে, তাদের অর্থনৈতিক ব্যবস্থা ঢুকিয়ে দিয়ে তারা আমাদের কি পরিমাণ ক্ষতি করতেছে ভাই আমরা বুঝতে পেরেছি? বুঝে নাই? বর্তমান যে ব্যাংকিং ব্যবস্থাপনা বেশিরভাগই তো সুদ, সুদ ছাড়া কোনো ব্যাংক আছে? আছে? এই যে অর্থনৈতিক ব্যবস্থাপনা, সুদ ভিত্তিক ব্যবস্থাপনা, এটা কি মুসলমানের ব্যবস্থাপনা নাকি ইহুদি খ্রিস্টানদের? এটা মুসলমানের না কাফের? কাফের। তো কাফেরদের অর্থনৈতিক ব্যবস্থা মুসলমানদের জন্য ভালো না খারাপ? খারাপ। দেখেন, এরা ষড়যন্ত্র করে আমাদের অর্থনৈতিক ব্যবস্থা দখল করে, বাস আমাদেরকে নিয়মিত সুদ খাওয়াচ্ছে আর গুনাহে জড়াচ্ছে। গুনাহটা কি সর্বনিম্ন? তার আপন মার সাথে বিয়ে। ওয়ালায়াযুবিল্লাহ। আল্লাহর কাছে আমরা সবাই আশ্রয় চাই। সম্মানিত মুহতারাম, কেয়ামত সংলগ্ন হয়ে গেছে খুব সন্নিকটে। এখন আপনাদের প্রশ্ন থাকতে পারে, হুজুর আমরা কিভাবে বাঁচব? ভাই, এখানে আপনার জান বাঁচা, চাচা আপনার জান বাঁচা, এছাড়া আর কিছুই না। আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা আর চেষ্টা করা যে আল্লাহ তুমি আমাকে এর থেকে বাঁচাও। মুসলিমরা জামাতবদ্ধ হওয়া, মুসলিমরা ঐক্যবদ্ধ হওয়া, ঐক্যবদ্ধ হয়ে আস্তে আস্তে ধীরে ধীরে কুফফারদের এই সমস্ত নীতি, এই সমস্ত ষড়যন্ত্র আস্তে আস্তে তুলে দেওয়া, চেষ্টা করা, প্রচেষ্টা করতে হবে। নতুবা এই গুনাহের বার খতিব বলেন, আলেম বলেন, জালেম বলেন, সাধারণ মুসলমান বলেন, সবাই গুনাহের বার পাচ্ছে, কেউ এ থেকে মুক্ত না, কোন হুজুর মুক্ত না। খেয়াল রাখতে হবে সম্মানিত মুহতারাম, আমরা আল্লাহর কাছে আশ্রয় চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফাইন লাম তাফআলু ফাদানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, জেনে রাখো যদি তোমরা সুদ না ছাড়ো তাহলে তোমরা আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধের ময়দানে আছো। ও মুসলমান ভাইরা, আমরা যারা আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধের ময়দানে নেমে গেছি, আমরা এক পক্ষে আর আল্লাহ এবং তার রাসূল আর এক পক্ষে, এবারে বলুন তো দেখি আমরা কি জয়ী নাকি পরাজয়? পরাজয়। ইহুদি খ্রিস্টানরা আমাদেরকে পরাজয় বরণ করাবে, এই জন্যই তো প্রতি পদে পদে জায়গায় জায়গায় মুসলমানদের লাঞ্ছনার গঞ্জনা। মুসলমানরা হাত তুললে দোয়া কবুল হয় না কেন? আল্লাহর নবী বলেছেন, রুব্বা শাতা ওয়া আগবারা ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামা ফাকালা ইয়া রাব্বি মাত'আমুহু হারামুন ওয়া মাশরাবুহু হারামুন ওয়া মালবাসুহু হারামুন ফা আন্না ইউস্তাজাবু লিযালিক। একটা লোক মরুভূমিতে সফর করতেছে আর তার চুল ধুলা ভরে গেছে, তার দাড়ি ধুলায় ভরে গেছে, চেহারায় সফরের ছাপ বুঝে যাচ্ছে, সে আল্লাহর দিকে হাত তুলছে। পরিস্থিতিতে খেয়াল করবেন, মরুভূমিতে সফরের ক্লান্তি, তার চুল এলুকেশ, মাথায় ময়লা, দাড়িতে ময়লা, চেহারাতে ময়লা, বলেন তো এই যে অবস্থাটা, এই অবস্থাটা কি সচ্ছলতা নাকি অসচ্ছলতা? সবাই বলেন অসচ্ছলতা। এমত অবস্থায় লোকটা আল্লাহর নিকট হাত তুলল আর বলল, হায় আল্লাহ আমার খাবার নাই, হায় আল্লাহ আমার আমাকে তুমি এই দাও, হায় আল্লাহ সুবহান ওয়া তাআলা আমার দোয়া মঞ্জুর করো, হায় আল্লাহ আমাকে সাহায্য করো। বিপদগ্রস্ত লোকটা সাহায্য চাইতেই পারে। আল্লাহর নবী বলেন, এই লোকটার খাদ্য হারাম, এই লোকটার পানিও হারাম, এই লোকটার পরিধেয় হারাম, তার দোয়াটা কবুল হবে কিভাবে? তার দোয়া কবুল হবে কিভাবে? যেই বডি হারাম দিয়ে তৈরি, আল্লাহর নবী বলেন সেই জিসিম, সেই শরীর জাহান্নামের জন্য বেশি উপযুক্ত। ভাই দোস্ত বুজুর্গ, সম্মানিত মহতারাম, সুদ খাওয়া কবিরা গুনাহ, এটা আমরা সবাই জানি, জানি না সবাই জানি। এখন যারা বাঁচার চেষ্টা করি, বাঁচার প্রচেষ্টা করি, বাঁচার সংগ্রাম করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের নিয়ত দেখবেন এবং তাদের প্রচেষ্টার সংগ্রাম দেখবেন, হয়তো এই উসিলা করে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিবেন। আসুন আমরাও চেষ্টা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই কঠিন বিধান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই আদেশ আমরা যেন সদা সর্বদাই রক্ষা করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আল্লাহর নবীর বক্তব্য কি? যারা মসজিদ বানাইল, যারা মসজিদ নির্মাণ করল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য জান্নাতে একটি মসজিদ ঘর নির্মাণ করে দেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য জান্নাতে একটি ঘরের ব্যবস্থা করে দেন। দেখেন ভাই, মানুষ যখন মরে যায় তখন তার তিনটে কাজ বাকি থাকে, সাদাকায়ে জারিয়া। এক নম্বর হচ্ছে কি? সাদাকায়ে, এই যে এখান থেকে আমার থেকে নিয়ে একেবারে পাঁচতলার উপর পর্যন্ত বাহিরে যে সমস্ত ভাইরা মুসল্লি ভাইরা নামাজ পড়তে আসেন, আমরা কি কেউ বলতে পারি এই মসজিদ থেকে বের হয়ে আমি বাসায় যেতে পারবো? এরকম আছি? গত কিছুদিন আগে ইন্দোনেশিয়ায় এক লোক মসজিদে ঢুকছে, আল্লাহু আকবার, সুরায় ফাতেহা পড়ল, আরেক সুরা আদায় করলো, এরপরে রুকুতে গেল, এরপরে সিজদায় গেল, হাই সিজদা শেষ, মালাকুল মাউতায় উপস্থিত, কোথায় উপস্থিত? সেজদায়। সেজদা দিল তো দিলই, শেষ। হারাম শরীফে ঘটনা ঘটল, আসলো নামাজ পড়তেছে, আল্লাহু আকবার, সেজদায় গেল তো গেল, শেষ, তাকে আর কেউ উঠাতে পারে না। ঘন্টা দুয়েক চারেক মাসেক যাওয়ার পরে পরের ওয়াক্তে পুলিশ এসে তারপরে তার লাশ নিল। ও ভাই, এক ভাই কোরআন তেলাওয়াত করতেছে, এটাতে বসে বসে তেলাওয়াত করতেছে, বসে বসে এরকম তেলাওয়াত করতে করতেই দুনিয়া থেকে বিদায়। আমরা কি চাই না আমাদের মৃত্যুটা এরকম হোক? আমরা কি চাই না আমাদের মৃত্যুটা খাতে বাবিল খায়ের নসিব হোক? আমরা সবাই চাই। আমরা চাই না আমাদের মৃত্যুর পর আমাদের কবরে কিছু সওয়াব পৌঁছোক? সবাই চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন তানসুরুল্লাহ, তোমরা যদি আল্লাহকে সাহায্য করো আল্লাহ তোমাদের সাহায্য করবেন। তোমরা যদি আল্লাহকে সাহায্য করো আল্লাহ কি করবেন? সাহায্য করবেন। অনেকের পিতা মাতা নাই, এরকম আছে না? এখানে বহুত আছে যাদের দাড়ি পেকে গেছে, তাদের পিতা মাতা আছে এখানে? এরকম অনেক আছে বয়স 4-5 কিন্তু মা নাই, বাবা নাই। এরকম অনেক আছে বয়স 15-20-25-30 কিন্তু বাবা মা নাই। মোহতারাম, মৃত্যুর পর আরেকটা যে কাজ, নেক সন্তান। নেক সন্তান কারা? যারা নেক কাজ করে। কি কাজ করে? নেক কাজ করে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সবাইকে আমাদের সবাইকে জান্নাতে ঘর বানানোর তৌফিক দান করুন। আমাদের সবাইকে জান্নাতে ঘর বানানোর তৌফিক দান করুন। আমি নাচতে বলছি, এই আমিন হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে জান্নাতে ঘর বানানোর তৌফিক দান করুন। জি, মনে হলো যে আমার দরকার নাই হুজুর, না থাকলে নাই। ভাই দোস্ত বুজুর্গ, আমরা চেষ্টা করি, আমরা আল্লাহকে চেষ্টা করি সাহায্য করার, আল্লাহ তাআলা আমাদের সাহায্য করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।